জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন মুনাজিরে আজম হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব অলিপুরি। হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব অলিপুরি আমাদের সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটি নারায় তকবীর দেই, নারায় তকবীর, নারায় তকবীর, আল্লামা অলিপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা অলিপুরি, অলিপুরি সাহেবের আগর বন, শুভেচ্ছা স্বাগতম, নারায় তাকবীর। সম্মানিত উপস্থিতি, হযরত অলিপুরি সাহেব অত্যন্ত ব্যস্ততার মাঝেও, এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও আমাদের এই হাউজ স্টেটের জাগরণ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসির মাহফিলে উপস্থিত হয়েছেন। এই জন্য জাগরণ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ হাউজ স্টেটের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করছেন বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন মুনাজিরে আজম হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব অলিপুরি। হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব অলিপুরি। نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم الكجس من دان نفسه وعمل لما بعد الموت او كما قال عليه الصلاه والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, আমি আশা করি আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন সমাবেশে শুনে থাকবেন মানুষ সৃষ্টির রাষ্ট্র। আমরা অনেক সময় কথাটা অনেকে বলেও থাকি, অনেক সময় শুনেও থাকি, মানুষ সৃষ্টির রাষ্ট্র। কিন্তু সব মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ না কিছু মানুষ, কতদিনের জন্য সৃষ্টির শ্রেষ্ঠ, কিছুকালের জন্য না চিরকালের জন্য, এবং শ্রেষ্ঠত্বের কারণ কি, এইসব বিষয়ে আলোচনা হয় না। আলোচনা না হওয়ার কারণে এইসব বিষয়ে কিছু অতি অল্প সংখ্যক মুসলমান ছাড়া বাকি সমস্ত মুসলমানের ধারণা একেবারে অস্পষ্ট, একেবারে অস্পষ্ট। কিছু সংখ্যক মুসলমান ছাড়া আর বাকিদের ধারণাই নেই যে সব মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ না কিছু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কিছুদিনের জন্য সৃষ্টির শ্রেষ্ঠ না চিরকালের জন্য সৃষ্টির শ্রেষ্ঠ, এবং সেই শ্রেষ্ঠত্বের কারণ কি। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন। এইসব প্রশ্নের জবাবে সমস্ত মুসলমানের ধারণা সুস্পষ্ট না অধিকাংশেরই অস্পষ্ট, অস্পষ্ট। এজন্য আমি মনে করি এই অস্পষ্টতা দূর হওয়া দরকার, সমস্ত মুসলমানদের এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা থাকা দরকার, যেন এর আলোকে আমরা আমাদের জীবনকে শ্রেষ্ঠত্বের মর্যাদার অধিকারী হওয়ার রূপরেখায় গড়ে তুলতে পারি। তাই প্রথমে আমরা বুঝার চেষ্টা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, কি কারণে দিলেন, কারণটা কি? এমর্মে আল্লাহ পবিত্র কোরআনের এক সূরায় কতগুলি শপথ করে বলেন, এখানে আল্লাহ দুটি স্থানের শপথ করে এবং দুটি ফলের শপথ করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি এই সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। মানুষের শারীরিক গঠন আল্লাহর সৃষ্ট জগতের সমস্ত জন্তু এবং বস্তু থেকে সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর কাঠামো দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। কাজেই শ্রেষ্ঠত্বের একটা কারণ পাওয়া গেল যে সৌন্দর্যের দিক থেকে, গঠনের সৌন্দর্যের দিক থেকে আমরা আল্লাহর গোটা সৃষ্ট জগতের সবচেয়ে শ্রেষ্ঠ। কোন দিক থেকে? সৌন্দর্যের দিক থেকে, রূপের সৌন্দর্য নয়, গঠনের সৌন্দর্য। এত সুন্দর গঠন দিয়া আল্লাহ জগতে আর কিছু সৃষ্টি করেন। আরেকটা ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনের আরেক সূরায় বেশ কতগুলি শপথ করে বলেন, ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াসসামাই ওয়া মা বানাহা ওয়াল আরযি ওয়া মা তাহাহা وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا। এখানে আল্লাহ বলেন, আমি সূর্যের শপথ করে বলছি, আমি রৌদ্রের শপথ করে বলছি, আমি চন্দ্রের শপথ করে বলছি, আমি চন্দনীর শপথ করে বলছি, আমি দিনের আলোর শপথ করে বলছি, আমি রাতের অন্ধকারের শপথ করে বলছি, আমি আসমানের শপথ করে বলছি, আসমান সৃষ্টি করার শপথ করে বলছি, জমিনের শপথ করে বলছি, জমিনকে সমতল করার শপথ করে বলছি, মানুষের মনের কসম খেয়ে বলছি, মনকে তাদের উপযোগী করার কসম খেয়ে বলছি। এই বারোটা শপথ করে আল্লাহ বলেন, মানুষের মনের মধ্যে এমন দুইটা যোগ্যতা দান করেছি যে দুই যোগ্যতা একত্রে কোন জীব জন্তুকেও দান করিনি, কোন ফিরিস্তাকেও দান করি। তাহলে মানুষের শ্রেষ্ঠত্বের দুই নম্বর কারণ যোগ্যতা, এক নম্বর কারণ সৌন্দর্য, দুই নম্বর কারণ যোগ্যতা। যোগ্যতা দুইটা কি কি? একটা যোগ্যতা আল্লাহ জীব জন্তুকেও দান করেছেন, দ্বিতীয়টা নয়। দ্বিতীয় যোগ্যতাটা আল্লাহ ফিরিস্তাদেরকেও দান করেছেন, জানোয়ার কেন, মানুষকে। প্রথম যোগ্যতাটা অদান করেছেন, দ্বিতীয় যোগ্যতাটা অদান করেছেন। এমন দুইটা যোগ্যতা আছে যে দুইটার একটা দান করেছেন জীবজন্তুকে, আর একটা দান করেছেন ফিরিস্তাকে, আর উভয়টা দান করেছেন মানুষকে। তাহলে যোগ্যতার বিচার ও মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। যোগ্যতা দুইটা কি কি? আল্লাহর বিধানে যত কাজে গুনাহ, যত গুনাহের কাজ আছে, প্রত্যেকটা গুনার কাজের দুইটা করে ফলাফল আছে। একটা হলো গুনার কাজের মজা, আর একটা হলো গুনার কাজের সাজা। বুঝে থাকলে বলুন তো, গুনার কাজের ফলাফল কতটা? একটা মজা, একটা সাজা। গুনার কাজের মজাটা জীব জন্তুরাও বুঝে, কিন্তু সাজা বুঝে না। এই জন্য গুনার কাজ জীব জন্তুরাও করে, এ কারণে কোন জন্তু জাহান্নামে যাবে না। জাহান্নামের শাস্তি কোন জীব জন্তুর জন্য নয়, কেন এরা শাস্তি বুঝেই না, কিন্তু গুনার কাজের মজা বুঝে, সাজা বুঝে না। এই জন্য জীব জন্তুরা গুনার কাজ করলেও এদেরকে জাহান্নামের সাজা দেওয়া হবে না। আর ফিরিশতারা গুনার কাজের সাজা বুঝে ঠিক মতোই, কিন্তু মজা বুঝে না। এই জন্য ফিরিশতারা আজীবন বেগুনা, কোনো গুনার কাজ কোন ফিরিশতা কোনোদিন করে না। তারপরও তারা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে, সারা জীবন ভর বেগুনা জীবন যাপন করে ফিরিশতারা, শত শত হাজার হাজার লাখ লাখ বছর ফিরিশতারা বেগুনা জীবন যাপন করে, সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না। কেন? গুনার না করলেও গুনার মজা বুঝে না। যে ব্যক্তি গুনার মজা বুঝে না, সেই ব্যক্তি গুনা না করলে কোন পুরস্কারের যোগ্য হয় না। পক্ষান্তরে আল্লাহ মানুষকে গুনার মজা বুঝারও যোগ্যতা দান করেছেন, গুনার সাজা বুঝারও যোগ্যতা দান করেছেন। একটা যোগ্যতা জানোয়ারকে দান করেছেন শুধু মজা বুঝার যোগ্যতা, আর একটা যোগ্যতা ফিরিশতাকে দান করেছেন শুধু সাজা বুঝার যোগ্যতা। মানুষকে আল্লাহ গুনার মজা বুঝারও যোগ্যতা দান করেছেন, সাজা বুঝারও যোগ্যতা দান করেছেন। এই কথাটা আল্লাহ বারোটা শপথ করে বলেছেন। কেন? এখানে হবে মানুষের পরীক্ষা। তুমি মজার লোভে গুনায় লিপ্ত জীবন যাপন করো, না সাজার ভয়ে গুনা মুক্ত হওয়ার চেষ্টা করো। এই পরীক্ষার পাত্র বানাইছেন আল্লাহ শুধুমাত্র মানুষকে। যেই ব্যক্তি গুনার মজার লোভে গুনায় লিপ্ত জীবন যাপন করে, সে আল্লাহর পরীক্ষায় ফেল হবে। যেই ব্যক্তি গুনার সাজার ভয়ে গুনামুক্ত হয়ে যাবে, যথারীতি তওবা করে গুনা ছেড়ে দেবে, তাকে আল্লাহ ফিরিশতার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা দান করবে। এই মর্যাদাটা যে মানুষ লাভ করতে পারবে, তারা চিরকালের জন্যই সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে থাকবে। আল্লাহর সাজার ভয়ে যারা গুনাহ ছেড়ে দিতে পারবে, এদেরকে আল্লাহ যে ফিরিশতার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করবেন, এই মর্যাদাটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। সৌন্দর্যের যে মর্যাদা, এটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। সমস্ত মানুষকেই আল্লাহ সমস্ত জানোয়ার থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকেই আল্লাহ সমস্ত ফিরিস্তার চেয়ে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের শারীরিক কাঠামোগত সৌন্দর্য, আমার কথা বুঝে থাকতে বলুন, চিরকাল থাকবে না এক সময় ধ্বংস হয়? এক সময় ধ্বংস। বাংলাদেশের কোন কোন এলাকায় একটা বাংলা প্রবাদ আছে, আঞ্চলিক প্রবাদ, বলে পুলা বয়সে তুলা মুখ, জোয়ান বয়সে চান মুখ, আর বুড়া হল গুড়া মুখ। এটা আঞ্চলিক প্রবাদ। অর্থাৎ শিশুদের চেহারাটাকে ফুলা, নারিকেলের মালার মতো, এটাও একরকম সুন্দর। কিন্তু যৌবন কালে তার চেহারায় যে সৌন্দর্য ফুটে ওঠে সেটা শিশুকালেও থাকে না, আর বার্ধক্যকালে শিশুকালের সৌন্দর্য থাকে না, যৌবনের সৌন্দর্য থাকে না। বুঝে থাকলে বলুন, সুন্দর কাঠামোটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। দান করেছেন আল্লাহ সমস্ত মানুষকে, কিন্তু এটা চিরস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী। আর জানোয়ারের যোগ্যতাটাও আছে, ফিরিস্তার যোগ্যতাটাও আছে, এটাও আল্লাহ সমস্ত মানুষকেই দান করেছেন, কিন্তু এই যোগ্যতাকে একদল মানুষ কাজে লাগায়, সাজার ভয়ে গুণা ছেড়ে দেয়। এরা চিরকালের জন্য সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে থাকে, আর একদল মানুষ গুনার মজার লুবে গুনায় লিপ্ত জীবনযাপন করে, সাজার ভয় অন্তরে স্থান দেয় না, গুনা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে না। এদেরকে যে আল্লাহ যোগ্যতাগত শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, এদের এই শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হয়ে যায়, এক পর্যায়ে তারা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। তাহলে এই যোগ্যতাটাও, এই শ্রেষ্ঠত্বটাও ক্ষণস্থায়ী, সৌন্দর্যের শ্রেষ্ঠত্বটাও ক্ষণস্থায়ী, যোগ্যতাগত শ্রেষ্ঠত্ব যদি কাজে না লাগায় সেটাও ক্ষণস্থায়ী। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের এক আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ প্রদত্ত যোগ্যতাটা অর্থাৎ গুনার মজাও বুঝে সাজাও বুঝে, এইটাকে যারা যথাযথভাবে কাজে লাগায় না, অর্থাৎ সাজার ভয়ে যারা গুনার লালসা ছাড়তে পারে না, সাজার ভয়ে যারা গুনার মজার লালসা ছাড়তে পারে না, এরা যোগ্যতাগত শ্রেষ্ঠত্ব যেটা আল্লাহ দান করেছিলেন সেটা ধরে রাখতে পারে না, সেটা তাদের হাত ছাড়া হয়ে যায়। এদের ব্যাপারে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, যারা গুনার মজার লুবে গুনার সাজার ভয় ছাড়তে পারে না, গুনার সাজার ভয় অন্তরে গ্রহণ করতে পারে, গুনার মজার লুবে যারা গুনা ছাড়তে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলেছেন চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। তাহলে সৌন্দর্যের শ্রেষ্ঠত্বটাও ক্ষণস্থায়ী, যোগ্যতার শ্রেষ্ঠত্বটার দুই অবস্থা, যদি কাজে লাগাইতে না পারে এটাও ক্ষণস্থায়ী, আর যদি কাজে লাগাইতে পারে তাহলে এই শ্রেষ্ঠত্ব তার চিরকাল থাকে। সুতরাং আমরা যদি চিরকালের জন্য সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা অর্জন করতে চাই তাহলে এই যোগ্যতাটা কাজে লাগাতে হবে, গুনার সাজার ভয়ে গুনার মজার লালসা বর্জন করতে হবে। আর এটা বর্জন করা মুখে বলা যত সহজ, কাজে তত সহজ নয়। মানুষের মনের মধ্যে সদা সর্বদাই গুনার প্রতি আকর্ষণ থাকে, সকল প্রকার গুনার মজার লালসায় মানুষের মন থাকে গুনার প্রতি আকৃষ্ট, মন থেকে এই গুনার আকর্ষণের আগাছা পরিষ্কার করার জন্য কতগুলি সাধনা আছে, এগুলি অর্জন করতে হয়। আর সওয়াবের কাজ করার মতো ধৈর্য শক্তি, এর জন্য কতগুলি সাধনা আছে অন্তরে অর্জন করতে হয়। কথাটা সহজে বোঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। কৃষকের ক্ষেতের মধ্যে কৃষক যদি ফসল ফলাতে চায়, ক্ষেত ফেলে রেখলেই ফসল ফলে না, চেষ্টা সাধনা করে ফলাতে হয়। যদি কৃষক তার ক্ষেতে কোন রকমের চাষাবাদ করে না, চেষ্টা সাধনা করে না, আগাছা এমনেই ফলে, আগাছাও ফলাতে হয় না, এমনেই ফলে। ঠিক কৃষকের ক্ষেতের মতো মানুষের মন, সোয়াবের কাজ করার জন্য মনকে প্রস্তুত করতে হবে, মেহনত করতে হয় মনকে নিয়ে, তখন মন সোয়াবের কাজের জন্য প্রস্তুত হয়। গুনার আগাছা, গুনার মজার লালসা মন থেকে সরাবার জন্য, মনের এই আগাছা পরিষ্কার করার জন্য কিছু মেহনত করতে হবে। এই জন্য তরিকত পন্থীগণ লেখেন, দশটা সুস্বভাব আছে সাধনার মাধ্যমে মনে অর্জন করতে হবে, আর দশ রকমের কুস্বভাব আছে এগুলি মনে স্বাভাবিকভাবেই জন্ম হয়, এগুলিকে মেহনত করে পরিষ্কার করতে হয়। তখন একটা মানুষ গুনার আকর্ষণ থেকে মনকে পবিত্র করতে পারে এবং সোয়াবের কাজে নিজেকে লিপ্ত করতে পারে, দশটা সুস্বভাব অন্তরে অর্জন করতে পারে। এমনিতেই না সাধনার মাধ্যমে দশটা কুস্বভাব মন থেকে উৎখাত করতে পারে, অটোমেটিকলি না পরিশ্রম করে, পরিশ্রম করে দশটা সুস্বভাব আছে মেহনত করে অন্তরে অর্জন করতে হবে, আর দশটা কুস্বভাব আছে মেহনত করে মন থেকে পরিষ্কার করতে হবে। এই দশটা সুস্বভাবের একটা সুস্বভাবের উদাহরণ দিচ্ছি শুধু, আর একটা কুস্বভাবের উদাহরণ দিচ্ছি। মুফাসসিরিন কেরাম লেখেন, তুমি একা একা নিরিবিলি নিরপেক্ষ চিন্তা দ্বারায় তোমার মনকে জিজ্ঞেস করো যে তোমার মধ্যে কোন রকমের গুণ আছে কিনা। মন যদি সচেতন হয় অবশ্যই মন থেকে জবাব আসবে, আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। আমি মুখে কথা বলতে পারি, সেটাও আমার একটা গুণ। আমি চোখে দেখতে পারি, সেটাও আমার একটা গুণ। আমি কানে শুনতে পারি, সেটাও আমার একটা গুণ। আমি হাতে ধরতে পারি, সেটাও আমার একটা গুণ। পায়ে চলতে পারি, সেটাও আমার একটা গুণ। আর এলেম কালাম বিদ্যা বুদ্ধি তো আছেই। বুঝে দেখলে বলুন, মনকে যদি জিজ্ঞেস করি তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা, কি জবাব আসবে? অনেকগুলি গুণ আছে। এবার তোমার মনকে জিজ্ঞেস করো, তোমার এ সমস্ত গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। মন যদি বলে আমার গুণগুলির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, মনের এই ভাবনাটার নাম, মনের এই চেতনাটার নাম, মনের এই চিন্তাধারাটার নাম অহংকার। এটা মনের ক্ষেতের একটা আগাছা। আমার প্রশংসা, আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এই মনোভাব মন নামক ক্ষেতের একটা আগাছা। তাইলে এই আগাছা মুক্ত মন কেমনে হবে? মন থেকে যদি জবাব আসে আমার দেখার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই, যিনি দান করেছেন গুণটা তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। আমি কানে শোনার জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই, যিনি দান করেছেন তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। আমার কথাবার্তা চালচলন এলেম কালাম বিদ্যা বুদ্ধি রূপ গুণ দন সম্পদ শক্তি সবকিছু যিনি দান করেছেন তিনি প্রশংসা পাওয়ার যোগ্য, আমি একটার জন্য প্রশংসা পাওয়ার যোগ্য নই। এটা হইল মনের ক্ষেতের একটা ফসল, এটা একটা সুস্বভাব, এর নাম হইল শুকুর। মনেরই মনের ক্ষেতের এই ফসলটার নাম, এই সুস্বভাবটার নাম শুকুর। এইরকম দশটা ফসল মনের ক্ষেতে ফলাইতে হয় মেহনতের উত্তরে। দশটা আগাছা মনের ক্ষেত থেকে পরিষ্কার করতে হয় সাধনার মাধ্যমে। সুস্বভাবগুলির একটা সুস্বভাবের নাম শুকুর, আর কুস্বভাবগুলির একটা কুস্বভাবের নাম অহংকার। এই অহংকারের চারটা স্তর আছে। তরিকতের ভাষায় প্রথম স্তরের অহংকারকে বলা হয় উজব, দ্বিতীয় স্তরের অহংকারের নাম কিবির, তৃতীয় স্তরের অহংকারের নাম তাকাব্বুর, চতুর্থ স্তরের অহংকারের নাম ইস্তেকবার। কিন্তু আমাদের সমাজে ব্যাপকভাবে তরিকতের কোনো চর্চা নেই, এই কারণে তরিকতের ভাষায় বললে অধিকাংশরা বুঝবেন না। অবশ্য আমাদের সমাজে তরিকত ফেডারেশনের নামে সংগঠন আছে। তরিকতের মেহনত আছে না তরিকত ফেডারেশন আছে? ফেডারেশনের তরিকত হাসিল হয় না, মেহনতের দ্বারা তরিকত হাসিল হয়, এটাও বুঝতে হবে। ফেডারেশনের তরিকত হাসিল হয় না মেহনতে? মেহনত, মেহনত ছাড়া ফেডারেশন তরিকতের নামে ফেডারেশন নাম দিলে কোনো কাজ না, এটা লেভেলে থাকবে, এটা বাস্তবায়ন হবে না। কাজেই তরিকতের মেহনতের অভ্যাস যাদের নাই তারা ভাষাগুলি বুঝবেন না, এই জন্য আপনাদের বুঝার জন্য বাংলায় বলছি। অহংকারের চারটা স্তর আছে। প্রথম নম্বর স্তর হল অহংকারের বীজ, দুই নম্বর স্তর হল অহংকারের চারা, তিন নম্বরটা হল অহংকারের গাছ, চার নম্বরটা হল অহংকারের ফসল। বীজ, চারা, গাছ, ফসল। এবার বুঝতে পেরেছেন? সরল রাখতে পারবেন? মুফাসসিরিন কেরাম লেখেন অহংকারের বীজ কোনটা, অহংকারের চারা কোনটা, অহংকারের গাছ কোনটা, অহংকারের ফসল কোনটা। যদি আমি চিনতে পারি তাহলে আমি টের পাব আমার মধ্যে কত নম্বরটা আছে। আর যত নম্বরটাই থাকুক, হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরিষার বিন্দু পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে তাকে জাহান্নামে যেতেই হবে। বলুন, সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকলেও যদি জাহান্নামে যেতেই হয়, তাইলে অহংকারের বীজে যাদের চারা গজাইছে তাদের অবস্থা কি হবে? অহংকারের চারা যাদের গাছ হয়েছে তাদের পরিণতি কি হবে? অহংকারের গাছে যাদের ফসল ধরেছে তাদের অবস্থা কি হবে? সুতরাং অহংকারের স্তর গুলি বোঝার দরকার, এবং সাধনার মাধ্যমে মেহনতের মাধ্যমে মন নামের ক্ষেত থেকে অহংকারের এই আগাছাগুলি পরিষ্কার করার দরকার, জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, জান্নাত লাভের স্বার্থে। আমি একটা একটা করে বলি, অহংকারের বীজ কোনটা, অহংকারের চারা কোনটা, অহংকারের গাছ কোনটা, অহংকারের ফসল কোনটা। বুঝলে যার মধ্যে যেইটা আছে টের পাবেন যে আমার মধ্যে এত নম্বরের অহংকার আছে। যদি আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের মধ্যে, আমার মধ্যে হয়তো অহংকারের বীজ আছে, নাইলে অহংকারের চারা আছে, নাইলে অহংকারের গাছ আছে, নাইলে অহংকারের ফসল আছে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে অহংকার নামের ইয়াগাছা অন্তর থেকে পরিষ্কার করতেই হবে। অহংকারের আগাছা মনের ক্ষেত থেকে পরিষ্কার। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি এই আগাছাগুলি, এই আগাছাগুলির কোনটা কোনটাকে বীজ বলে, কোনটাকে চারা বলে, কোনটাকে গাছ বলে, কোনটাকে ফসল বলে। মুফাসসিরিন কেরাম লেখেন, তোমার মন যদি বলে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এটা অহংকারের বীজ। এটা কি অহংকারের বীজ? মন যদি বলে একটা গুণের জন্য আমি প্রশংসার যোগ্য নই, সকল গুণের জন্য একমাত্র আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে এটা মন নামক ক্ষেতের একটা ফসল, নাম তার শুকুর, নাম তার শুকুর। আর মন যদি বলে আমার অমুক গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার এলেম কালামের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার বিদ্যা বুদ্ধির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, মন যদি বলে তাহলে এটা অহংকারের বীজ। আর যদি মনের কথাটা মুখে প্রকাশ করে এটা অহংকারের চারা। মনের বীজ মুখ দিয়া চারা গজাইছে, মনের বীজের চারা কোথা কোন অঙ্গ দিয়া গজাইছে? মুখ দিয়া গজাইছে। আর যদি নিজের গুণকে অপরের সাথে তুলনা করে, অমুকের এমন বিদ্যা বুদ্ধি নাই আমার যেমন বিদ্যা বুদ্ধি আছে, অমুকের এমন গুণ নাই আমার যেমন গুণ আছে, অপরের সাথে যখন তুলনা করে তখন এইটাকে বলে অহংকারের দাস। অপরের সাথে তুলনা করলে অহংকারের চারা গাছ হইছে। যার সাথে তুলনা করলো তাকে সমাজে খাটো প্রমাণ করার জন্য, নিজেকে তার চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য তার সাথে যত রকমের অবিচার করবে সবগুলি অবিচার অহংকারের গাছের ফসল। সবগুলি অবিচার হলো অহংকারের গাছের ফসল। মনে মনে যদি নিজেকে প্রশংসার যোগ্য মনে করে যে অহংকারের বীজ, মুখ দিয়া যদি নিজের যোগ্যতা ঘোষণা করে যে অহংকারের চারা, অপরের সাথে যদি নিজের যোগ্যতাকে তুলনা করে অহংকারের গাছ, যার সাথে তুলনা করলো তাকে সমাজে খাটো প্রমাণ করার জন্য তার সাথে যদি অবিচার করে, এই অবিচারটা হলো অহংকারের ফসল। আমার কথা বুঝে থাকলে এবার বলুন তো, বর্তমান সমাজের কোন মুসলমান কি কারো সাথে কোন রকম অবিচার করে? কিসের ফসল? অহংকারের ফসল। অহংকারের গাছ তার ফসল ধরছে, অথচ আল্লাহ রসুল বলেন বিন্দু মাত্র অহংকার অন্তরে থাকলেও জাহান্নামে যেতেই হবে। তাহলে যার অহংকার বিন্দু মাত্র নয়, বিশাল গাছ হইয়া যার অহংকার অফসল ধরছে তার ঠিকানা কোথায় হবে? এই জন্য আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার মন চায় মজার লোভে গুনাহ করতে, সে যদি তার মনকে গুনার মজার লালসা থেকে বারণ করে রাখতে পারে, আল্লাহর পরীক্ষায় পাশ, তার ঠিকানা হবে জান্নাতে। আর মন চায় বলেই যদি গুনায় লিপ্ত হইয়া যায়, তাইলে আল্লাহর পরীক্ষায় পাশ না পেয়ে, আল্লাহর পরীক্ষায় ফেল করলে ঠিকানা হবে জান্নাত। বুঝে থাকলে বলুন তো, আমার কথা বুঝে থাকলে আমরা প্রত্যেকেই টের পাওয়ার কথা কিনা, যে আমার মধ্যে অহংকার আছে কি নাই, তাকলে কত নম্বরটা আছে টের পাওয়ার কথা কিনা? একজনের তো আর একজনের টের নাও হইতে পারে, কাজেই লজ্জার কোনো কারণ নাই, নিজেরটা তো নিজে টের পাওয়ার কথা। তা আমারটা যদি আমি টের পাইয়া থাকি, আপনার কাছে তো লজ্জা পাওয়ার কিছু নাই, আপনি তো টের পাননি আমার মনের কথা, কিন্তু আমি তো আমার মনের কথাটা টের পাওয়ার কথা। কথা বুঝে থাকলে বলুন, আমাদের কার মনে অহংকার আছে আর কার মনে নাই, থাকলে কত নম্বরটা আছে, টের পাওয়া যায় কিনা? যদি থাকে আমার মনে অহংকারের কোন স্তর, তাহলে আল্লাহর রাসূল কি বলছেন, ঠিকানা জান্নাতে হওয়ার কথা না জাহান্নামে। মাসার উপায়, ক্ষেতের আগাছা যেভাবে মেহনত করে সাফ করতে হয়, এই কুস্বভাব গুলিও অহংকারের মতো আরো নয়টা কুস্বভাব আছে, এই কুস্বভাব গুলিও মেহনত করে পরিষ্কার করতে হয়। আর এর মেহনত শিখতে হয় কামিল ফিরদের কাছে। মেহনত শিখতে হয় কোথায়? কামিল ফিরদের কাছে। আমাদের বর্তমান সমাজে নূতন একটা চরমপন্থী দলের আবির্ভাব হয়েছে, এরা বলে পীর মুরিদি বেদাত। এরা কি বলে? পীর মুরিদি বেদাত। এর মানে হইল এরা নফসের গুলামি করতে করতে এত বড় জঘন্যতম গুলাম হইছে, এই গুলামি জিঞ্জির ছিন্ন করা তাদের কপালে নাই, ভাগ্য নাই, এই জন্য পীর মুরিদিকে বেদাত বলে। এই চরমপন্থী দলটার নাম হলো লামাজহাবী। এই চরমপন্থী দলটার নাম হল লামাজাবি। লামাজাবিরা কত বড় জঘন্য, এর একটা মাত্র উদাহরণ দিচ্ছি শুনুন। এরা এক বই লিখেছে, বিরাট বড় বই, বইয়ের আগাগোড়া বিষয়বস্তু হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ইসলামী কলেমা নয়, এটা শিরিকি কলেমা। এই কলেমা যারা বিশ্বাস করে এরা সবাই মুশরিক। মামুলি খারাপ দল না জঘন্যতম খারাপ, জঘন্যতম খারাপ। এরা বলে পীর মুরিদি বেদাত, আর কলেমায় তো ইবাসিরিক হইলে কোন কলেমা ইমান হবে? এই চরমপন্থী দলটা বলে পীর মুরিদি বেদাত, কয় পীর শব্দটাও কোরআন হাদিসে নাই, মুরিদ শব্দটাও কোরআন হাদিসে নাই। আমি বলতে চাই বেহেস্ত শব্দটাও কোরআন হাদিসে নাই, নামাজ শব্দটাও কোরআন হাদিসে নাই। বেহেস্ত ফার্সি শব্দ আর কোরআন হাদিসের ভাষা হলো আরবি। বলুন কোরআন হাদিসে ফার্সি শব্দ পাওয়া যাইব? তাহলে বেহেস্ত শব্দ কোরআন হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ। যেমন ভাবে বেহেস্ত শব্দ কোরআন হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ, তেমনি ভাবে পীর শব্দ ফার্সি এটাও কোরআন হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ। কোরআনের ভাষায় যে জিনিসটাকে জান্নাত বলে ফার্সি ভাষায় ওইটাকে বেহেস্ত বলে। কোরআনের ভাষায় যাকে মুর্শিদ বলে ফার্সি ভাষায় তাকে পীর বলে। কোরআনের ভাষায় যাকে সালাত বলে ফার্সি ভাষায় এটাকে নামাজ বলে। কোরআনের ভাষায় যেটাকে জাহান্নাম বলে ফার্সি ভাষায় এটাকে দুজখ বলে। তাহলে বেহেস শব্দ কোরআনে নাই বলে লামাজাবিদের বেহেস নাই? বেহেস শব্দ কোরআনে নাই বলে যদি বেহেস বলতে কোনো জিনিস না থাকে, তাহলে তো লামাজাবিদের কপালে বেহেস নাই। আর আমরা বলি কোরআনে যেটাকে জান্নাত বলে এইটাকেই ফার্সিতে বেহেস বলে, কাজে আমাদের বেহেস আছে। ঠিক তেমনি ভাবে কোরআনে যেটাকে মুর্শিদ বলে এইটাকে ফার্সি ভাষায় পীর বলে, এটাকে ফার্সি ভাষায় পীর বলে। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একজন আলেম প্রশ্ন করেছিলেন যে আমি কোরআন জানি, হাদিস জানি, হালাল জানি, হারাম জানি, আমি নিজে নিজে আমার মনের মধ্যে এই সুস্বভাবের ফসলগুলি ফলাইয়া নিব, কুস্বভাবের আগাছাগুলি আমার মন থেকে আমি নিজে নিজে পরিষ্কার করে নেব, আমি কেন পীর ধরতে যাব? একজন আলেম হাকিমুল উম্মতকে প্রশ্ন করেছে। যেহেতু প্রশ্নকারী আলেম ছিলেন এই জন্য হাকিমুল উম্মত আলেমানা জবাব দিছেন, যা আলেমরাই বুঝবে অন্যরা বুঝবে না। হাকিমুল উম্মত বললেন, আল্লাহ কোরআনে বলছেন ইউজাক্কিহিম, ইউজাক্কি সেগাটা বাবে লাজিমের না বাবে মুতাদ্দির? বৎসারে শুনলো আনার বুধ হয়ে গেছে। আপনারা এখানে যারা আলেম নন আপনাদের বুঝার জন্য বলি, আল্লাহ যে কোরআনে বলেছেন মনকে কুস্বভাব কুস্বভাব থেকে পবিত্র করাও, কর বলেছেন না করাও বলেছেন? যদি আল্লাহ বলতেন মনের কুস্বভাবকে পবিত্র কর, তে হইতো নিজের কাজ। যেহেতু আল্লাহ বলেছেন করাও, কাজে আমার মনের কুস্বভাব পবিত্র করা, যার মন পবিত্র তারই দিয়া করাইবার কাজ। তার নাম পীর, তার নাম ওই পীর। থানবীর যুগের এক নবাব থানবীর কাছে মুরিদ হইতে গেল, থানবীর নবাবকে মুরিদ করলেন। মুরিদ করার পরে নবাবকে বললেন যে আমার খানকার মসজিদে এই মনের আগাছা সাফ করার জন্য তোমাকে একটানা 40 দিন সাধনা করতে হবে। একাধারে 40 দিনের সাধনাকে পরিভাষাগত ভাবে চিল্লা বলা হয়। এক চিল্লা আমার খানকার মসজিদে ডাকতে হবে। নবাবে জবাব দিল, হুজুর আপনার কাছে মুরিদ হয়েছি, আপনি হুকুম দিলে তো পালন আমার করতেই হবে, তবে আমার তো বাড়ির থেকে আসার সময় বলিনি যে আমি আপনার এখানে এক চিল্লা থাকব, বাড়ির লোকেরা তো জানে আমি ফিরে চলে যাব, কাজী আপনি অনুমতি দিন আমি বাড়িতে একটা চিঠি পাঠাই, তারা যেন জানতে পারে যে আমি আপনার এখানে 40 দিন থাকতে হবে, এবং আমার এখানে 40 দিন থাকাকালীন পকেট খরচের কিছু পয়সা যেন মনি অর্ডার করে পাঠিয়ে দেয়, সেটাও যেন আমি চিঠিতে উল্লেখ করে দিতে পারি। থানবী বললেন, ঠিক আছে চিঠি লেখো, তবে আমাকে পড়াইয়া পোস্ট করতে হবে। নবাব তার বাড়িতে টাকা পকেট খরচের টাকা পাঠাবার জন্য চিঠি লিখবে, কিন্তু তার পীরকে পড়াইয়া পোস্ট করবে। নবাবে চিঠি লিখে থানবীকে পড়তে দিল, থানবী চিঠি হাতে নিয়ে দেখেন, লেখছে যে আমি থানবীর কাছে মুরিদ হয়েছিলাম, উনার খানকায় এক চিল্লা থাকতে হয়, কাজী তোমরা আমার জন্য একটা নির্ধারিত টাকার পরিমাণ বলে দিল, এই পরিমাণ টাকা পাঠাইয়া দিও, সাবধানের চেয়ে কম পাঠাইলে লোকে মনে করবে নবাবের বাড়ির থেকে এত কম পয়সা পাঠাইল কি। চিঠি পরে থানবী সাহেব বুঝতে পারলেন অহংকারের রোগে নেতারে ধরছে। থানবী বলে দিলেন, ঠিক আছে তোমার চিঠি তুমি পোস্ট করে দাও, কোন রোগে ধরছে, ধরা পড়ছে কিনা, ধরা পড়ছে, এর থেকে কম পাঠাইলে তোমার নবাবগিরি নষ্ট হয়, এই রোগে তোমারে ধরছে, জাহান্নামে না নিয়ে ছাড়বে না, তোমারে জাহান্নাম থেকে রক্ষা করতে হইলে এই আগাছা তোমার মন থেকে সাফ করতে হবে। তার এই মনের অহংকারের আগাছা সাফ করার জন্য থানবী যে একটা নিরানি দিলেন, নিরানি বুঝেন, নিরানি যে জিনিস দিয়া খেতের আগাছা সাফ করে এটারে নিরানি কয়। থানবী এই নবাবের মনের আগাছা সাফ করার জন্য একটা নিরানি দিলেন, কি নিরানি, তিনি বললেন এই 40 দিন যে তুমি আমার খানকায় থাকবে, এই 40 দিনের ভিতরে যত মুসল্লি আমার খানকার মসজিদে 5 বেলা নামাজ পড়তে আসবে, প্রত্যেকটা মুসল্লি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় তোমার হাতে জুতাগুলি সুদা করে দিলে হবে না, তোমার হাতে ধরে প্রত্যেকটা মুসল্লির পায়ে তাদের জুতাগুলি পরাইয়া দিতে হবে। বাস নবাবগিরি শেষ। বলুন এই সাধনা নিজে নিজে করতে পারত না, কামিল ফিরের দ্বারা করাইতে হইল, তাহলে বোঝা গেল মনের আগাছা নিজের তা নিজে সাফ করা যায় না, কামিল ফিরের দ্বারা করাইতে হয়। আরেক ফিরের দরবারের ঘটনা বলি শুনুন। আরেক পীরের এক মুরিদ বলে, হুজুর আপনার কাছে আমার পরে কত মানুষ মুরিদ হইয়া খেলাফত পাইয়া গেল, পীর হইয়া গেল, আমাকে বৎসরের পর বৎসর যাব শুধু শবদ দেন, তসবি দেন, জিকির দেন, ওজিফা দেন, খেলাফত দেন না কেন, ঘটনাটা কি? পীর বলেন, তোমার আগাছা বড় শক্ত, তোমার মনের ক্ষেত্রে যে আগাছা ফলছে এগুলি উপরাইতে সময় লাগে, মুড়ি দেখো আমাকে শক্তভাবে নিরানি দিয়া দেন যাতে একদিনে সব আগাছা সাফিয়া যায়। ফিরে কয়, তুমি সহ্য করতে পারবে না, মুড়ি দেখো দিয়া দেখেন। থানবী বলেন, আমার পকেট থেকে টাকা নাও, বাজার থেকে দোকান দেখে আঙ্গুর কিনো, বাজারের মস্তান ছেলে ফেলেদেরকে আঙ্গুর বন্টন করে দাও, আর বলো যে আমাকে একটা করে কানমলা দিবে, তারে আরো একটা করে আঙ্গুর দেবো, এটাই তোমার শক্ত নিরানি। মুড়িদে কয়, সুবহান, এই পীরের কথা অন্য মুড়িদে যখন কইল সুবহান আল্লাহ, ফিরে মুড়িদ দেখায় শিরিক করছস, মুড়ি দেখায় সুবহান আল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র হইলে কইলে শিরিক হয় কেমনে, ফিরে কয় সুবহান আল্লাহ কথার অর্থ আল্লাহ পবিত্র, কিন্তু তুই যে সুবহান আল্লাহ কইছস আল্লাহ পবিত্র বুঝানির লাগি না, বাজারের মস্তান ছেলে ফেলের থেকে তোর নিজের পবিত্র বুঝানির লাগি, তুই সুবহান আল্লাহ কইছ, সুবহান আল্লাহ কথার অপব ব্যবহার করছ। বলেন এই সমস্ত রূপ ধরা পড়ে নিজের কাছে না কামিল পীরের কাছে, এই জন্য কামিল পীরের কাছে মুরিদ হইয়াই নিজের মনের ক্ষেতের আগাছা সাফ করতে হবে, মনের মধ্যে সওয়াবের কাজ করার আগ্রহ সৃষ্টি করতে হবে। তাই আল্লাহ বলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, মনের কুপ্রবৃত্তি থেকে যারা নিবৃত্ত হতে পারলো তাদের ঠিকানা হবে জান্নাতে। হাদিস শরীফে রাসূল বলেন, যেই ব্যক্তি নিজের মনকে কন্ট্রোল করতে পারলো আর আখেরাতের জন্য পুরস্কার পাওয়ার জন্য নেক আমল করলো, সেই ব্যক্তি বুদ্ধিমান। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই মনের ক্ষেতের আগাছা সাফ করিয়া মনের মধ্যে সোয়াবের ফসল ফলানির তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।